wabarakatuh. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajke prosongo akida ahle sunnah wal jamaater akida ditiyo porbo. Purbei bolechhilam je Allah taala sifat somporke Allah taalar gunaboli somporke ahle sunnah wal jamaater akida holo je Allah taalar je gun কোরআনে বা হাদিসে এসেছে সহি হাদিসে সেই গুণকে আমরা বিনা ব্যাখ্যায় বিশ্বাস করব, তার অপব্যাখ্যা করব না। যেমন হাত মানে কুদরত বলবো না বা নিয়ামত বলবো না, হাত হাত, আল্লাহর হাত আছে আছে জানি। ঠিক যে জিনিস নেই বলে উল্লেখ আছে সেটাকে নেই বলে বিশ্বাস করব। যেমন আল্লাহ তাআলার ঘুম নেই, তন্দ্রা নেই, এটা আমরা নেই বলে বিশ্বাস করব, সন্তান নেই, স্ত্রী নেই ইত্যাদি। আর যে জিনিস আছে কিংবা নেই বলে কোন প্রমাণ নেই সেই জিনিসের ক্ষেত্রে আমরা কিছুই বলতে পারব না, বরং বলবো আল্লাহ আলাম। একথা অবশ্যই আমাদেরকে মানতে হবে। আর এ কথাও মানতে হবে যে আল্লাহ তাআলার চেহারা আছে, কিন্তু সে চেহারা কার মতো জানি না। আল্লাহ তো আকার আছে, সেই আকার জান্নাতে দেখা যাবে, চেহারা দেখা যাবে, কিন্তু কার মতো জানি না। যেহেতু লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নেই। আল্লাহ তাআলার দুই হাত আছে যেমন তার জন্য উপযুক্ত, আর তার কোন উপমা নেই। আল্লাহ তাআলা নিজের দুই হাত দিয়ে আদমকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তার দুই হাত অতি দানশীল, তিনি যথেচ্ছা দান করে থাকেন। তিনি নিজের হাতে তাওরাত লিখেছেন, এসব কথাগুলো কিন্তু হাদিসে কোরআনে উল্লেখিত হয়েছে। দুই হাতের কথা কোরআনে আছে এবং অন্যান্য কথা হাদিসে আছে। তার দুই হাতই ডান, তার দুই হাতই ডান হাত। তার করতল আছে, হাতের করতল আছে, আঙ্গুলের কথায় মোমেন বিশ্বাস স্থাপন করে, আঙ্গুলও আছে। আঙ্গুল কয়টা আছে অনেকে, যেমন সেদিনে বাসার বলছিল আবুল বাসা, কি বলে বাদশাহ, যে হাত যখন আছে আঙ্গুল যখন আছে তখন আঙ্গুল পাঁচটা থাকবে, তাই না? পাঁচটা থাকবে বললে কি হয়ে গেল, তাহলে মানুষের মতো হয়ে গেল, তাহলে আপনি আল্লাহকে মানুষের মতো মনে করলেন। অথচ এইরকম মনে করা ঠিক না। আল্লাহর আঙ্গুল কেমন, হাত কেমন আপনি কি জানেন? আল্লাহই ভালো জানেন। সুতরাং আপনি আন্দাজ করে পাঁচটা আঙ্গুল বলবেন তা ঠিক হবে না, বরং এগুলোকে যে আপনি অঙ্গ প্রত্যঙ্গ ভাববেন তাও ঠিক হবে না। এই হচ্ছে আকিদা, কোন রকম কল্পনা না করেই বিশ্বাস করতে হবে। কিন্তু হাদিসে যা আছে, এক ইহুদি নবী সাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাহ ইউমসিকু সামাওয়াতি আলা ইসবা' ওয়াল আরদিন আলা ইসবা' ওয়াল জিবালা আলা ইসবা' ওয়াশ শাজারা আলা ইসবা' ওয়াল খালায়িক আলা ইসবা' সুম্মা ইয়াকুল আনাল মালিক ফাযাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মোহাম্মদ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আসমানকে একটা আঙ্গুলে, পৃথিবীকে পৃথিবী সমূহকে একটা আঙ্গুলে, পাহাড়গুলোকে একটা আঙ্গুলে, গাছগুলোকে একটা আঙ্গুলে, আর সৃষ্টিকে একটা আঙ্গুলে, কটা হল? পাঁচটা নিয়ে তখন বলবেন যে আনাল মালিক, আমি হচ্ছি বাদশাহ, দুনিয়ার বাদশাহরা কোথায়? তো এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসলেন এবং এ কথা সত্যায়ন করলেন। যদি এটা সত্য না হতো তাহলে নবী তো বলতেন যে না, তুমি এ কথা কেন বলছো, আল্লাহর আঙ্গুল নেই, তাই না? এখান থেকে পাঁচটা আঙ্গুলের উল্লেখ আছে, কিন্তু তার মানে আমরা এটা ধরে নিতে পারি না যে আল্লাহর আঙ্গুল পাঁচটাই, এর বেশি নেই বা এরকম উল্লেখ যেহেতু আমাদের কাছে নেই সেহেতু আমরা ধরে নিতে পারি না যে আল্লাহর আঙ্গুল পাঁচটাই। তার কারণ এখানে উল্লেখ নেই যে আল্লাহর পাঁচ আঙ্গুল আছে, পাঁচবার পাঁচটা আঙ্গুলের কথা আল্লাহ এখানে উল্লেখ করা হয়েছে, সেখানে আমরা বলতে পারি না যে আল্লাহর আঙ্গুল পাঁচটা না দশটা না তার বেশি আছে কিনা আমরা জানি না। কিন্তু পাঁচটার উল্লেখ যেহেতু নেই সেহেতু আমরা এখান থেকে পাঁচ আঙ্গুলের কথা নিশ্চিন্তভাবে বলতে পারি না। যেমন এইসব আল্লাহ আমরা জানি, একথাও জানি যে আল্লাহ তাআলার পা আছে, তাই না? আল্লাহ তাআলার পা আছে, আর সেই পা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে জাহান্নামে ভরে দেবেন। আল্লাহ তাআলার পায়ের রলা আছে, যে পায়ের রলা কাল কিয়ামতে আল্লাহ তাআলা উন্মোচন করবেন এবং মুমিনরা সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা চোখের কথা আছে, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলার হস্তমুষ্টি ইত্যাদি সবই এসব কথাগুলো আছে। তার মানে এই সব কথাগুলোকে ধরে যদি আমরা মনে করি বা কল্পনা করি আল্লাহর চেহারা আছে, তাহলে নাক, প্রশ্ন আসবে মনে? প্রশ্ন আসতে পারে, আঙুল যখন আসবে আঙুলের নখ, প্রশ্ন আসতে পারে, কিন্তু যেহেতু এর উল্লেখ নেই সেহেতু আমরা হ্যাঁ অথবা না বলতে পারি না, মোটেই না। সুতরাং আমরা এইভাবে বিশ্বাস করব, যেভাবে এসেছে সেইভাবেই বিশ্বাস করব, সংখ্যা দিয়েও নির্দিষ্ট করব না, আর এই কথাও ভাববো না যে এইসব কথাগুলো যখন এসেছে তখন আল্লাহর দেহ আছে। আল্লাহর দেহ আছে বলা যাবে কি? না, আল্লাহর আকার আছে কিন্তু আল্লাহর দেহ আছে। দেহ বললে তো মুজাস্সিমাদের আকিদা হয়ে গেল যে যখন এসব হাত পা আছে তখন আল্লাহর দেহ আছে। না, হাত পা থাকলেই আল্লাহর দেহ থাকা জরুরি নয়। কেমন আমরা জানি না, আল্লাহ তালা সে হাত পা সেগুলো কি দেহের মতো? আমাদের যেমন দেহের অঙ্গে রয়েছে সেগুলো কি আল্লাহ কি এরকম? না, আল্লাহ তো বলছেন লাইসাকা মিসলি হিসাই, তার মতো তো কিছুই নেই। সুতরাং আমরা আল্লাহর দেহ আছে আন্দাজে বলতে পারি না। আল্লাহর জিসিম, জিসিমের কথা যেহেতু কোরআন হাদিসে আসেনি তখন আমরা সেটা আন্দাজে লাগাতে পারি না। এই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা কোরআন ও হাদিসে যেভাবে যে আকারে কি বলে যে আকারের কথা এসেছে বা যে গুণের কথা এসেছে আমরা সেইভাবেই সেটা বিশ্বাস করব, আর তার বিশ্লেষণ করতে যাব না এবং তার অতিরিক্ত কল্পনা করব না, তাহলেই আমাদের আকীদা ঠিক থাকবে। জেনে রাখবেন, ইমান হচ্ছে হার্দিক বিশ্বাস, মানে মনের হৃদয়ের বিশ্বাস, কথা ও কাজ এবং শারীরিক কর্মসমূহ ও জবানের স্বীকৃতি সবকিছুকে সামিল করে থাকে। ইমান হচ্ছে তিনটে বস্তু সমষ্টির নাম। মাইনুল কি কি? ইমান হচ্ছে তিনটে বস্তু সমষ্টির নাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে পরিণত। তিনটের মধ্যে যদি একটা কমে যায় তাহলে আপনার ইমান পরিপূর্ণ নয়। তিনটের মধ্যে একটা কমে গেলে আপনি মুখে বিশ্বাস করেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন না, তাহলে তো মুনাফিক হবেন, তাই না? আপনি অন্তরে বিশ্বাস করেন কিন্তু মুখে স্বীকার করেন না, তাহলে মুখে অস্বীকৃতি জানালে তো কাফের হয়ে যাবেন। মুখে আপনাকে স্বীকার করতে হবে, কেন আপনি স্বীকার করবেন না? নিশ্চয়ই কিছু আছে আপনার। আপনি মুখে স্বীকার করলেন, অন্তরে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন কিন্তু কাজ করতে চান না, কেন কাজ করতে চান না? নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে। সেই সমস্যাটা কি বিচার করবেন ওলামারা, তারপরে তার ফতোয়া আছে কাফের কিনা ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই তিন বস্তুর সমষ্টির নাম। আর এই কথাও আপনারা জানেন যে ইমান কমে ও বাড়ে, ইমান কমে ও বাড়ে, খারাপ কাজে ইমান কমে আর ভালো কাজে ইমান বৃদ্ধি পায়। হ্যাঁ, এই দলিল বিভিন্ন দলিল আছে। আমি আগেই বলেছিলাম যে আমরা সংক্ষেপে যেহেতু এই আকীদা আলোচনা করব, সুতরাং আমরা সংক্ষেপেই এটা মেনে যাব, দলিল বিস্তারিত আলোচনা করতে চাই না। যেগুলোর পূর্ণরূপ দান করবে সেই হবে সত্যিকার মুমিন এবং সেই পুণ্য লাভের যোগ্য হবে ও শাস্তি থেকে নিষ্কৃতি পাবে, সেই জান্নাত পাবে আর জাহান্নাম থেকে মুক্তি পাবে। পক্ষান্তরে যার মধ্যে এগুলোর কোনো কিছুই ঘাটতি থাকবে সে ঘাটতির পরিমাণ অনুপাতে তার ইমানও কমে যাবে। এজন্যই বলা হয় যে ইমান আনুগত্য পুণ্যময় কাজের দ্বারা বৃদ্ধি পায় এবং অন্যায় ও পাপের দ্বারা হ্রাস পায়, ভালো কাজে বাড়ে আর খারাপ কাজে কমে যায়। মুমিন সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহর বান্দা কেন বলা হয়, আল্লাহর দাস কেন বলা হয়, আল্লাহর গোলামী, তিনি আল্লাহর গোলামী করেন, তিনি আল্লাহর দাস, তিনি আল্লাহ তাআলার কোন সহযোগী নন বা সেই সত্তার কোন অংশ নন। যেমন অনেকে মনে করে আল্লাহর নূর থেকে মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে, কেউ মনে করে যে আল্লাহ, যে আল্লাহ সেই নবী, আরো সতে পথ ভুলিয়া এল নবী মদিনায়। এই যে বলা হয়, এই যে বলা হয়, এ কথা কিন্তু ঠিক না। তার কারণ আল্লাহ তাআলা নিজের যে তার আরো সে থাকার কথা, এটা হচ্ছে আল্লাহ। যারা একসঙ্গে মিশিয়ে দেয়, যারা মনে করে যে আল্লাহ, যে আল্লাহ সেই নবী, এটা কিন্তু নাসারাদের মতো খ্রিস্টানদের মতো শিরিক, যে শিরিক খ্রিস্টানরা করে থাকে এবং নবী ঈসা নবীর জন্য বলে থাকে যে আল্লাহর পুত্র, তারপর আস্তে আস্তে বলল সেই আল্লাহ ইত্যাদি। যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনে করে, আল্লাহর নবীকে আল্লাহ মনে করে, মাবুদ আব্দিকে মাবুদ মনে করে, তাহলে সে নাসারাদের মতো মুশরিক, সে হয়ে যাবে মুশরিক। সুতরাং এই জন্যই সতর্ক করা হয়েছে যে আব্দুহু ওয়া রাসূলুহু, আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল দূত। হাদিসে তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতালাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, তোমরা আমাকে নিয়ে সেই রকম বাড়াবাড়ি করো না যেরকম যেরকম খ্রিস্টানরা ঈশাকে নিয়ে করেছিল, বরং তোমরা আমাকে কি বলো, আমি হচ্ছি আব্দ রাসূল, আল্লাহ হচ্ছে আল্লাহর তরফ থেকে আমি হচ্ছি আল্লাহর দাস আর আমি তার প্রেরিত রাসূল, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দাই বলো আর তার রাসূল বলো, বাড়াবাড়ি করো না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কালেমায়ে শাহাদা আমরা কি বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, আব্দুহু আল্লাহর আব্দ, তিনি মাবুদ নন। এই জন্য তার কবরকে কেন্দ্র করে আমরা তার পূজা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়া আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে দিও না। সুতরাং তিনি নিজেকে মাবুদ বলতে চাননি, বরং সবসময় আব্দ বলতে চেয়েছেন। বড় পরিতাপ তাদের জন্য যারা মনে করে যে আরো সে যিনি ছিলেন তিনি নবী হয়ে মদিনায় এসেছেন, যিনি নিরাকার ছিলেন তিনি সাকার হয়ে মক্কায় এসেছেন। কত বড় মানে বড় শিরিকের কথা, যে শিরিক সাধারণত আমাদের সুফিবাদীরা বিশ্বাস করে থাকে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকেই বলেছেন যে আমি হচ্ছি আব্দ, আমি হচ্ছি আব্দ দাস, আমি মাবুদ নই, আমি প্রভু নই, আমি কেউ, তার সত্তার সাথে আমার কোন মানে এ নেই, সামঞ্জস্য নেই, বরং তিনি আমাকে পাঠিয়েছেন মানুষ রূপে। আল্লাহ নবী মানুষ ছিলেন, অনেকে মানুষও মনে করে না, মাটির তৈরি ছিলেন, অনেকে মনে করে নূরের তৈরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা আমিনার গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছেন, আর তিনি মানুষ ছিলেন আমাদের মতো, কিন্তু আমরা তার মতো মানুষ নই, এই কথা বিশ্বাস করতে হবে। তিনি আমাদের মতো রক্ত চামড়ার মানুষ ছিলেন, তিনি ক্ষুধায় কষ্ট পেতেন, তিনি আমাদের মতো বিবাহ শাদী করেছেন, পানাহার করতেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেক বিষয়ে আমরা তার মতো নই। তিনি হচ্ছেন, আমরা হচ্ছি সাধারণ মানুষ, তিনি হচ্ছেন অসাধারণ মানুষ, যেমন বিভিন্ন ব্যাপারে তিনি আমাদের থেকে অনেক পার্থক্যে, যেমন আমাদের ঘামে দুর্গন্ধ তাই না, তার ঘামে কি হতো, সুগন্ধ ছিল, তার ঘামে সুগন্ধ ছিল, এই জন্য আর বিশাল করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি না খেয়ে একটানা রোজা রাখতেন, তো সাহাবারা বললেন আমরাও বিশাল করব, বা তারা বিশাল করতে লাগলেন সৌমে বিশাল, তো আল্লাহ রসুল নিষেধ করলেন যে তোমরা বিশাল করো না, তো সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি তো করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ব্যাপারে আমি তোমাদের মতো নই, ইন্নামা আবীতু ইয়ুতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন করি আমার রব আমাকে খাওয়ায় পান করায়, তোমাদেরকে তো খাওয়াবে না পান করাবে না, তাই না। সুতরাং পার্থক্য অনেক বিষয়ে আছে, সে কথা বলার সুযোগ নেই। তিনি তার হিদায়াত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, কে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন যেন তিনি এই দিনকে সকল দিনের উপর জয়যুক্ত করেন, আর ইসলাম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম ছাড়া, এই দিন ছাড়া যে অন্য দিন অবলম্বন করে, অন্য দিন পালন করে মুক্তি পাওয়ার আশা করে, সে ভুল করে। ইসলাম আসার পর ইসলাম ছাড়া আর অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ইসলাম আসার পর অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওমাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে গ্রহণযোগ্যই হবে না যদি কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করে, খোঁজ করে, আর আখেরাতে পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। তারপর তিনি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন, সেই ভালোবাসার পরিমাণ কি? আপনি আপনার স্ত্রী থেকে ভালোবাসেন বেশি? আপনি আপনার ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসেন আল্লাহ নবীকে? আপনি আপনার মা বাপ থেকে বেশি ভালোবাসেন? আপনি সারা বিশ্বের সমস্ত মানুষ থেকে কি তাকে বেশি ভালোবাসেন? যদি না বলেন তাহলে আপনি মোমেন নন, এমনকি নিজের জান থেকেও বেশি ভালো না বাসলে সে পূর্ণ মোমিন হতে পারবে না। হযরত উমর বলেন রাসূল আল্লাহ আমি সবার থেকে আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে না। তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারলেন না। ঠিক আছে রাসূল আল্লাহ, আমি জান থেকে আমি আপনাকে ভালোবাসি, তোমার আল আন আইয়া উমা খালাস, এখন তুমি মুমিন, পূর্ণ মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আর কেউ মুমিন হতে পারবে যতক্ষণ না আমি তার কাছে সবার চেয়ে প্রিয় হয়েছি। কার? মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তার ছেলে সন্তান বাপ মা এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয়তম না হয়েছি ততক্ষণ সে মোমেন হতে পারবে না। অতএব আমরা যদি আল্লাহর নবীকে এত ভালোবাসি যে আমাদের নিজেদের জান থেকেও বেশি ভালোবাসি, আর যদি আল্লাহর নবীর জন্য শুনতাম যে অমুক জায়গায় আছেন সেখানে যাওয়ার চেষ্টা করতাম না করতাম না, তাকে একবার কমসে কম দেখা করার চেষ্টা অবশ্যই আমাদের মনে প্রাণে থাকত। এখন আমরা তাকে দেখিনি কিন্তু তবুও মনে প্রাণে কত কামনা করি যে স্বপ্নের মাঝেও তাকে দেখব, মনে হয় না? হয় না, স্বপ্নের মাঝেও তাকে দেখব এই কামনা হয়। কারণ আমরা এই কথা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন যে আমাকে যে স্বপ্নে দেখবে সে আমাকে সত্য দেখবে, কারণ তার রূপ শয়তান ধারণ করতে পারে না। এখান থেকে বোঝা গেল যে শয়তান মানুষের রূপ ধরে আপনার স্বপ্নে এসে নানা কীর্তিকাণ্ড দেখায়, আপনার মানুষ পটে বিভিন্ন জিনিস ঘটিয়ে থাকে, দড়ি পড়ে আছে হঠাৎ সাপ মনে হয়, আরো কত রকম আটাং পাটাং কত রকম স্বপ্ন, যে স্বপ্নগুলো শয়তানের তরফ থেকে। তো শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, তার মানে যে আল্লাহর নবীকে সত্য দেখবে। এখন যদি শয়তান আবার মিথ্যা করে এসে বলে, কারো একটা রূপ ধরে দাঁড়িয়েওয়ালা এসে বললে আমি আল্লাহর নবী, আপনি বিশ্বাস করছেন আলাদা কথা, কিন্তু আল্লাহর নবীর চেহারার সঙ্গে মিল নেই। যদি এসে কেউ বলে যে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম, তাকে জিজ্ঞেস করেন বলো তো কেমন দাড়ি কেমন ছিল, বলতো দাড়িটা এইরকম ছিল, আপনি দেখবেন মিলিয়ে যে হাদিসে যে বর্ণনা এসছে তার সঙ্গে মিলছে কিনা। সে যদি বলে ছাড়া ছোট ছোট দাড়ি ছিল, ছাড়া দাড়ি ছিল, তখন আপনি কি বলবেন? এ ভণ্ড তুই, হয় তুই ভণ্ড আর না হয় শয়তান তোকে ভণ্ডামি করে ঠকিয়েছে কোথায় স্বপ্নে, তাই না? যদি না মিলে, ঠিক কিনা? অনেকের সাথে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাতেই কথা বলেন, স্বপ্নে বাংলাতেই কথা বলেন। তো যাই হোক, এইসব কাণ্ড অনেক আছে, কিন্তু আমরা মোট কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং কামনা করি, আমাদের আশা থাকে যে আমরা তাকে স্বপ্নে দেখব। একথা বিশ্বাস করতে হবে যে আমাদের নবী, আহলে সুন্নাহ এটা বিশ্বাস করে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী নেই। তবে মিথ্যা নবীর দাবিদার আসবে, প্রায় 30 জন মিথ্যা নবীর দাবিদার আসবে, কিন্তু আমরা জানি তার পরে আর কোন নবী নেই, তিনি হচ্ছেন খাতামুন নবিয়িন, নবীদের শেষ, খতম স্ট্যাম্প খালাস শেষ। তারপরে যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে কাফের, তাই না? এই জন্য আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের বলে থাকি, কেন? সে নবুয়তের দাবি করেছে। এইভাবে যে নবুয়তের দাবি করবে আল্লাহ রসুলের পরে সে হচ্ছে কাফের, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শেষ নবী তিনি, কোরআনে বলা হয়েছে খাতামুন নবিয়িন, তিনি নবীদের সর্বশেষ। তিনি মানুষ ও জিনদের প্রতি সুসংবাদদাতা, শুধু মানুষেরই তিনি নবী নন বরং জিনদেরও নবী তিনি। জিন্দা আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়েছে এবং সে কথা সূরা জিন কোরআন মাজিদে বলা হয়েছে। তিনি জিনদেরও সুসংবাদদাতা, সতর্ককারী, আল্লাহর অনুমতিক্রমে তার প্রতি আহ্বানকারী এবং দীপ্যমান প্রদীপ। দেখেন আল্লাহর নবী নূর ছিলেন না, কিন্তু যেটাকে রূপক অর্থে নূর বলা হয়, লাইট বলা হয়, জ্ঞানের আলো বলা হয়, কোরআনের আলো বলা হয়, দিনের আলো বলা হয়, সেই রকম তার হিদায়তের আলো, তার আলোতে কুফরি দূর হয়েছে, তার আলোতে পাপাচার দূর হয়েছে, কিন্তু তার বডি যে লাইট ছিল বা প্রদীপ ছিল বা নূর ছিল এরকম ধারণা ঠিক নয়, এরকম ধারণা ঠিক না। আল্লাহ তাকে দীন ও দুনিয়ার কল্যাণ সহ প্রেরণ করেছিলেন যাতে করে সৃষ্টিকুল কেবল আল্লাহরই ইবাদত করে এবং তার প্রদত্ত রুজি দ্বারা ইবাদত সম্পাদনে সাহায্য করে, সাহায্য গ্রহণ করে। অনুরূপ সে মুমিন বিশ্বাস করে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৃষ্টির মধ্যে সর্বাধিক জ্ঞানী, সব থেকে বড় জ্ঞানীকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে বেশি সত্যবাদী, তার থেকে বেশি সত্যবাদী কেউ হতে পারে না, সবার চেয়ে বেশি নসিহতকারী, উম্মতের জন্য সবার চেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, তিনি উম্মতের জন্য যতটা হিতাকাঙ্ক্ষী তার মতো অন্য কেউ হিতাকাঙ্ক্ষী হতে পারে না, সর্বাপেক্ষা সুন্দর ভাষণ দানকারী, তিনি সুন্দর কথা বলতে পারতেন, সুন্দর কথা বলতে পারতেন, এমন কি তিনি সবচেয়ে দেখতেও সুন্দর ছিলেন, দেখতেও সুন্দর ছিলেন। যদি কেউ সৌন্দর্যের জন্য তাকে ভালোবাসে তাও ভালোবাসতে পারে, কারণ দেখতে তিনি ছিলেন বড় সুন্দর। সাহাবা বলছেন, পূর্ণিমার রাত্রে আমরা আকাশের চাঁদের দিকে তাকাতাম, আর একবার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতাম, ভাবতাম কোনটা বেশি সুন্দর। চকচকে উজ্জ্বল ঝকঝকে মুখ, সেই চেহারা দেখে আমরা হতবাক হতাম। আকাশের দিকে, আকাশের চাঁদের দিকে তাকাতাম, আর আমরা বলি কি চন্দ্রবদন, চাঁদের মতো মুখ, চাঁদের সঙ্গে চেহারাকে আমরা কি করি তুলনা দিয়ে থাকি। অথচ চাঁদের থেকেও সুন্দর বেশি মানুষের চেহারা, তাই সে তার সম্মান করে, তাকে ভালোবাসে। মানে মুসলমান বা আমরা তাকে সম্মান করি এবং তাকে ভালোবাসি, তার ভালোবাসাকে সকল সৃষ্টির ভালোবাসার উপরে প্রাধান্য দিই। দিনের মৌলিক বিষয়ে ও শাখা প্রশাখা, তার মানে উসুল আর ফুরু যাকে বলে, উসুল ফুরু যাকে বলে, সব বিষয়ে তারই অনুসরণ করি এবং তার উক্তি ও মতাদর্শকে অন্য সকলের উক্তি ও মতাদর্শের উপরে প্রাধান্য দিই, প্রাধান্য দিই তার উক্তিকে, ঠিক কিনা? তার মানে আকিদা হোক, আহকাম হোক, সর্ববিষয়ে আমরা গ্রহণ করতে করি কোরআন ও সরাসরি সহি হাদিস থেকে, তাই না? তবে কি নিজের জ্ঞান মতে? আমরা বলছি না যে নিজের জ্ঞান মতে, আমরা ফেকের সাহায্য নিই না তা বলছি না, আমরা ফেকের সাহায্য নিই। কিন্তু যখনই একই বিষয়ে বিভিন্ন মতভেদ পায়, চার মজাব হোক কিংবা দশ মজাব হোক, যখন বিভিন্ন মজাব পায় তখন মজাবের মধ্যে আমরা সেই মজাবের মতটাকে গ্রহণ করি যেটা হাদিস ভিত্তিক, সহি হাদিস ভিত্তিক। বিভিন্ন মজাব বিভিন্ন হাদিস নিয়ে এক একটা মত রচনা করেছে, তারা সেটাকে আঁকড়ে ধরে থাকে। আহলে সুন্নাহ কিন্তু সেটা ধরে না। আহলে সুন্নাহর নিয়ম হল, নীতি হল, যে এই মজাবগুলো যত আছে, যত সব নিজে নিজে মজাব করে নিয়েছে, সব থেকে যেটা ভালো, যেটা কি, যেটা সহি হাদিস, যেটা সহি হাদিস ও কোরআনের কাছাকাছি, সেটাকে গ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, যারা কথা শোনে কিন্তু তার মধ্যে ভালো কথার অনুসরণ করে, তা না, সবচেয়ে ভালো কথার অনুসরণ করে। হাসান মানে কি ভালো, আর আহসানা মানে কি সবার চেয়ে ভালো। তো ভালো কথার অনুসরণ না, সবচেয়ে ভালো যেটা মনে করে সেই কথাটা অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত করেছেন, ওয়ালা উলাইকাহুম উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানী মানুষ, উদার মানুষ, জ্ঞানী মানুষ, যে বহু কথা শুনে। এ নয় যে একজনের কথাই বাস, তার ভালো হোক মন্দ হোক আমার বিচার করা দরকার নেই, চোখ বন্ধ করে তার কথাই মেনে যাব না, তা না, বহু কথা শুনে কিন্তু তার মধ্যে কোনটার অনুসরণ করে যেটা সবচেয়ে ভালো তার অনুসরণ করে। এটাই হচ্ছে কার নীতি, আহলে সুন্নার নীতি। কারণ আহলে সুন্নার ইমামরা, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামরাও বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, হাদিস সহি হলে সেটাই আমার মজহাব, আমার নির্দিষ্ট কোন মজহাব নেই। আমরা শুনি, যে মতো শুনি সেই মতো আমরা ফতোয়া দিই। এই জন্য কোন কোন ইমামের একটা দুটো তিনটে রকম ফতোয়া আছে, তাই না? আজকে একরকম, কালকে একরকম, কেন? মাথা খারাপ নাকি যে আজ একরকম বলবো কাল একরকম বলবো? না, মাথা খারাপ না, দলিল, আজ একরকম দলিল পেয়েছি সেই অনুযায়ী বলছি, কাল একরকম দলিল পাবো তো সেই রকম বলবো, দলিল যেমন বলবে সেটাই আমরা মেনে নেব। যদি কালকে হ্যাঁ দলিল পেয়েছিলাম তো হ্যাঁ বলেছি, আজকে নায়ের দলিল পেয়েছি এবং তার ওই দলিল থেকে দলিলটা বেশি বলিষ্ঠ মজবুত, তাহলে আমরা কোনটা মানব, যেটা বলিষ্ঠ মজবুত সেটা মানব। সেই বিষয়ে পরস্পর বিরোধী কথা আসতেও পারে, কিন্তু দলিল যখন বলছে সত্যি তখন আমরা মিথ্যাটাকে মানতে বাধ্য নই। সুতরাং আমাদের আহলে সুন্নাহর মত হল কি, যে আমরা নির্দিষ্ট কোন মজহাবের, নির্দিষ্ট কোন ব্যক্তির ব্যক্তিত্বের অন্ধ অনুকরণ করব না, অনুসরণ করব। আমাদের কি, আমরা অনুসরণ করি, পার্থক্য আছে, তাকলিদ আর ইত্তেবা তার মধ্যে পার্থক্য আছে, অন্ধ অনুকরণ আর অনুসরণের মধ্যে পার্থক্য আছে। অন্ধ অনুকরণে দলিল দেখা হয় না, হুজুর যা বলছেন তাই, দলিলের প্রয়োজন নাই। কিন্তু অনুসরণ হচ্ছে কি, যে হুজুর যা বলছেন ঠিক আছে দলিল দেখে, যদি দেখি যে এই হুজুর হ্যাঁ বলছে এই হুজুর না বলছে, আমরা তখন শুধু এই হুজুরের কে ভক্তি করি বলে এই হুজুরের কথাই মেনে নেব, তা না, আপনার কথাটাও বিচার করে দেখব, তাই না? যদি দেখি আপনি হ্যাঁ বলছেন, আপনার কথাটা সহি হাদিস আর ওনাটা জয়ীফ হাদিস, তা ওনাটা ছেড়ে দেবো, কিংবা যুক্তিযুক্ত ভাবে আপনারটা বেশি ভালো আপনি সেটাকে গ্রহণ করব। এই হচ্ছে উদার নীতি, উদার নীতি অনুসরণ করা। আমরা কারো অন্ধ অনুকরণ করি না, না ইবনে বাজার করি, না ইবনে ওসাইমিনের করি, আর না আলবানির করি। ওরা বলে কি হাদিস, তোমরা বলো তাকলিদ হারাম, তাকলিদ হারাম, তোমরা তো আলবানির তাকলিদ করছো হাদিস সহিব জহিব করার ব্যাপারে। তাকলিদ আমরা করি না ভাই, তাকলিদ তো আমরা তাকলিদের বীজ, তাকলিদ তো মানি না আমরা, আমরা অনুসরণ করি ঠিকই, আল্লামা আলবানির অনুসরণ করি, অন্য মহাদ্দেসদের অনুসরণ করি, কিন্তু দলিল দেখে যেটাকে বলিষ্ঠ মনে হয় সেটাকেই আমরা মেনে নিই, এই হচ্ছে আমাদের নীতি। আমরা চোখ বন্ধ করে একজন ইমামের অনুসরণ অনুকরণ করি না, অন্ধভাবে অনুকরণ করি না। অন্ধ অনুকরণ মানে হচ্ছে সামনের লোক যাচ্ছে, আপনি চোখ দুটোকে বন্ধ করে দেন, সে যেভাবে যাচ্ছে যেদিকে যাচ্ছে আপনি সেভাবেই যাবেন। খালে যাচ্ছে তো খালে যাবেন, ডালে যাচ্ছে তো ডালে যাবেন, বিলে যাচ্ছে তো বিলে যাবেন। আর চক্ষুষ্মান যে হবে সে অনুসরণ করবে সামনের লোক যাচ্ছে, ঠিক আছে। এ জরুরি না যে আপনি যেভাবে যাচ্ছেন আপনি একটু ঘুরে একটু পাটা সাইড করে যেতে পারেন, তাই না? চোখ দেখে যেটা যেখানে খারাপ সেখানে আপনি পা দেবেন না, পাথরে পা দেবেন না, কাঁটাতে পা দেবেন না, চোখ খুলে যান। চোখ খুলে অনুসরণ করার নাম হচ্ছে অনুসরণ, আর চোখ বন্ধ করে অনুসরণ করার নাম হচ্ছে অনুকরণ। আমরা এইভাবে অন্ধ অনুকরণ করি না। আহলে সুন্নার নীতি, যেহেতু ইমাম আহলে সুন্নার সমস্ত ইমাম বলে গেছেন যে হাদিস সহি হলে সেটাই আমার মজাব। মুমিন বিশ্বাস করে যে আল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হ্যাঁ আর এই জন্য এক কথা বলতেই ভুলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, তিনি দুনিয়ার বুকে এসে সমস্ত মানুষকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তাই না? সুতরাং আমরা তার কথার উপরে আর কারো কথাকে প্রাধান্য দেই না। যদি আমরা জানি যে সহিহ হাদিসে এটা আছে আর আমার অমক ইমাম এই কথা বলেছেন, ইমামের কথা মানব না সহিহ হাদিসের কথা মানব? আমরা সহিহ হাদিসের কথা মানব। এবারে মুশকিল হলো এখানে যে হুজুর আপনি যাকে সহি কইছেন ওটা সহি না, আমরা যেটাকে আমার ইমাম যেটা বলেছেন ওইটাই সহি, যে কোথা থেকে একটা এনে দলিল নিয়েছে ওটাকে সহি প্রমাণ করে ছাড়ছেন, এগুলো তো অন্ধ পক্ষপাতিত্ব ছাড়া কিছু না, এগুলো হচ্ছে হটকারিতা, হট ধর্মিতা, অন্ধ পক্ষপাতিত্ব। নিরপেক্ষ বিচার নিয়ে যদি আপনি দেখেন যে হাদিসটা সহি না জয়ীফ, তাহলে দেখুন যে হাদিসটা সহি না জয়ীফ, আর আপনি বলছেন না আমাদের ইমাম যেহেতু বলে গেছেন সেজন্য সহি এটা। এবার যে সহি বলেছে সেই সহি সহি কথাগুলোকে উল্লেখ করছেন, আর যারা জয়ীফ বলেছে তাদেরকে বাদ দিচ্ছেন, যে বলছেন আমাদেরটাই সহি আপনাদেরটাই জয়ীফ, বড় সমস্যা। এই জন্য মজাবগত এই ইখতিলাফগুলো মানে মিটমাট হওয়া মুশকিল আছে। আল্লাহ তাআলা যাকে উদার বানাবেন তিনিই কেবল মাত্র রাস্তা পাবেন, পথ পাবেন, আল্লাহ তাকে হেদায়ত করবেন, এবং যে ব্যক্তি জ্ঞানী হবে সে সঠিক পথ পাবে। মুমিন বিশ্বাস করে যে আল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অনেক ফজিলত ও বৈশিষ্ট্য দান করেছিলেন যা অন্য কাউকে দান করেননি। তিনি ছিলেন সৃষ্টির মধ্যে সব থেকে বেশি মর্যাদাবান, কে? রাসূলুল্লাহ, আশরাফুল মাখলুকাত এই জন্য বলা হয়, তিনি সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে এমনকি ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সকল বৈশিষ্ট্যে পূর্ণতার অধিকারী। এমন কোন কল্যাণ নেই যার প্রতি উম্মতকে দিক নির্দেশ করেননি, এমন কোন অকল্যাণ নেই যা থেকে উম্মতকে সতর্ক করেননি। এখন পরবর্তীকালে এসে যদি বলে না এটা আল্লাহ নবী জানতেন না, আমি বলছি এটাই করো, তাই না? তাহলে কি হবে সেটা? সে নবীর থেকে বেশি জানে, সে হলো বিদাত, সে হলো বিদাতি, যে এরকম কথা বলে সে আসলে বিদাতি। এমন কোন কল্যাণ নেই যেটা দরকার ছিল উম্মতের জন্য তিনি আমাদেরকে জানিয়ে গেছেন, যেটা দরকার ছিল উম্মতের জন্য তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন যে এটা করো না, আর যেটা দরকার ছিল সেটাও বলে গেছেন যে তুমি এটা করো। অনুরূপ মোমেন আল্লাহ কর্তৃক নাজেলকৃত সমস্ত গ্রন্থসমূহকে এবং আল্লাহ কর্তৃক প্রেরিত তার জানা অজানা সকল রাসূলগণকে বিশ্বাস করে। একসঙ্গে দুটো কথা কি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আসমানি কিতাব এসছে, কিতাব ইমান বিল কুতুব, সমস্ত কিতাবকে বিশ্বাস করে, তাই না? নাকি শুধু কোরআনকে বিশ্বাস করে? সমস্ত কিতাবকে বিশ্বাস করে, আর বিশেষ করে কোরআন। এটা হচ্ছে আমাদের, আমরা তো বিশ্বাস করব, তবে এটা বিশ্বাস করি যে আমাদের কোরআন হচ্ছে অপরিবর্তনীয় অবস্থায় আছে, যেহেতু এটা শেষের কিতাব, সর্বশেষ কিতাব, আর বাকি আগেকার কিতাবগুলো তার প্রতি যত্ন নেওয়া সম্ভব হয়নি, যেহেতু সে যুগে অত কাগজ ইত্যাদি এসব ছিল না, ব্যবস্থাও ছিল না, এই জন্য সেগুলো নষ্ট হয়ে গেছে এবং মানুষ তার মধ্যে পরিবর্তন পরিবর্ধন সংযোজন ইত্যাদি ঘটিয়েছে। সুতরাং এটাও বিশ্বাস করতে হবে যে আগেকার কিতাবগুলো বিকৃত হয়েছে। তা আপনি কি করে জানলেন? না, আল্লাহ জানেন, আল্লাহ বলছেন, আমাদের কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনে বলেছেন যে আগেকার কিতাব যেগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলোতে ওরা কি করেছে, বিকৃত সাধন করেছে, বিকৃতি সাধন করেছে। আর কোরআন হচ্ছে একদম অপরিবর্তনীয়, একদম হুবহুব ওই রকমই আছে। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা তার হিফজের দায়িত্ব নিয়েছেন। এই জন্য পৃথিবীর বুকে কোটি কোটি কোটি কোটি না হলেও লাখ লাখ কি পাবেন, হাফেজ পাবেন, তাই না? কোরআনের হাফেজ। এমন কোন বই আছে যে বইয়ে অনেক হাফেজ পাওয়া যায়? কোরআন ছাড়া এমন কোন গ্রন্থ নেই, এই মোটা, এমন কোন গ্রন্থ নেই যার হাফেজ দুনিয়াতে আছে। সমস্ত পৃথিবীর বইগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, এমনকি কাগজের বই অথবা ইলেকট্রনিক, নতুন বই যে ইলেকট্রনিক বেরিয়েছে, ধ্বংস করে যদি ডাক দেওয়া হয়, অমক এসো, অমক বই এসো, বেদ এসো, উপনিষদ এসো, মহাভারত এসো, কি বাইবেল এসো, আসবে। কিন্তু কোরআনকে যখন ডাকা হবে কোরআন এসো, তখন মুসলমানরা হাফেজরা বুক, নিজের বুক নিয়ে খাড়া হয়ে শুরু করে দেবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাইবা ফিহ, লেখেন আপনি এবারে। শত শত হাফেজ সেই বইকে নিয়ে এসে, সেই গ্রন্থকে নিয়ে এসে উপস্থিত হবে, কিন্তু সারা বিশ্বের অন্য গ্রন্থ আর এসে উপস্থিত হতে পারবে না। এই হল কোরআন। কোরআনকে আমাদেরকে এইরকমই বিশ্বাস করতে হবে। তারপরে বলা হয়েছে কি, আমরা সমস্ত রসুলকে বিশ্বাস করি। আমরা কেবল আমাদের নবীকে বিশ্বাস করি না, আমরা সমস্ত রসুলকে বিশ্বাস করি। যেমন আমরা সমস্ত ইমামকে শ্রদ্ধা করি, আমরা যে ইমামকে মানি সেই ইমামকে শুধু না, বরং আমরা সমস্ত ইমামকে শ্রদ্ধা করি। কে বলছে যে আমরা নাকি ইমামদেরকে গালাগালি করি? আহলে সুন্নাহর এটা নীতি নয় যে কোনো ইমামকে গালি দেবে। এক জায়গায় ছিলাম, সেখানে বললাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বলছে, হুজুর আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কেন বলছেন? কেন বলছেন? না, উনি তো ইসলামে মজাব সৃষ্টি করে গেছেন। না, উনি মজাব, আপনি ভুল বুঝছেন, এটা ভুল বুঝছেন আপনি। উনি মজাব সৃষ্টি করে যাননি, মজাব সৃষ্টি করেছে তার অনুসারীরা, পরের অনুকরণকারীরা, তার অন্ধ ভক্তরা, তারা মজাব সৃষ্টি করে, তিনি মজাব সৃষ্টি করে যাননি। তিনি তো মাশাআল্লাহ মুজতাহিদ ছিলেন, তিনি ফকিহ ছিলেন, তিনি ইসলামের কোরআন হাদিসের বহু খিদমত করে গেছেন, তিনি রহমতুল্লাহ আলাইহি, তাকে তো বলতেই হবে, রহমতের দোয়া দিতেই হবে। অতএব আমরা তাদের সকলকেই শ্রদ্ধা করি, কিন্তু তারা কারো তাকলিদ করতে বলেননি, বরং মানা করে গেছেন যে অন্ধ অনুকরণ করো না, বরং আমরা যেখান থেকে গ্রহণ করছি সেখান থেকে সরাসরি গ্রহণ করো। হ্যাঁ, আমরা যেভাবে বলছি, যেভাবে ইস্তেদলাল করছি, যেভাবে দলিল মনে করছি, সেই দলিল তোমরা গ্রহণ করো, সেই পদ্ধতি গ্রহণ করো, কিন্তু চোখ বন্ধ করে আমার অনুকরণ করবে তা কিন্তু করো না। সুতরাং কোন আহলে সুন্নাহর জন্য এটা জায়েজ নয় যে কোন ইমামকে গালাগালি করবে। কোন ইমামকে গালাগালি করা এটা জায়েজ নয়, বরং সবাইকে শ্রদ্ধা করতে হবে এবং সবার জন্য দোয়া করতে হবে, বলতে হবে রহমাতুল্লাহ আলাইহি কিংবা রাহিমাহুল্লাহ। তেমনি আমরা প্রত্যেক সমস্ত নবীকে মানি, সমস্ত নবীর জন্য আমরা কি বলি, আলাইহিস সালাম, তাই না? সালাম পাঠাই, আর আমার নবীর জন্য সালাম পাঠাই, আলাইহিস সালাম কিংবা সাল্লাহ আলহি আসাল্লাম, এ কথা আমরা দরুদ পাঠ করি এবং বলি। সমস্ত রসুলের প্রতি বিশ্বাস করি, কিন্তু শরীয়ত মানি কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত মানি, শেষ নবীর শরীয়ত মানি। মানে হুজুর, তাহলে যে সমস্ত ইমামকে বিশ্বাস, সমস্ত রসুলকে বিশ্বাস করলেন আর শরীয়ত মানলেন আল্লাহর নবী, তেমনি আপনি সমস্ত ইমামকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, কিন্তু একটা ইমামের শরীয়ত মানেন, এই যুক্তি কি ঠিক আছে? কারণ সমস্ত ইমামের শরীয়ত আলাদা না, শরীয়ত একটাই। আমাদের শেষ নবীর শরীয়ত, শরীয়ত একটাই, সেই শরীয়তটা বিভিন্ন ইমামের কাছে চার ভাগে বিভক্ত হতে পারে না। সুতরাং এ কথা অযৌক্তিক যে আপনি বলবেন যেমন সমস্ত নবীতে বিশ্বাস করেন আর এক নবীকে মানেন, তেমনি সমস্ত ইমামকে বিশ্বাস করুন, শ্রদ্ধা করুন, কিন্তু এক ইমামকে মানুন, এর সাথে ওই যুক্তির কোনো সাথ নেই, কোনো মানে সামঞ্জস্য নেই। সুতরাং এরকম অনেক যুক্তিবাদী যুক্তি দিয়ে মজহাবকে মানার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, কিন্তু সেগুলো সে যুক্তি সহি না। আমরা সমস্ত ইমামকে মানি, নবীকে মানি, কিন্তু শরীয়ত মানি কার? মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের। যেহেতু মোহাম্মদ সাল্লাহ আসলামের শরীয়ত সমস্ত শরীয়তকে মানসুখ করে দিয়েছে, ওরা বলছে তেমনি আবু হানিফার, আবু হানিফা যেহেতু সাহাবি দেখেছেন, সাহাবির কাছ থেকে গ্রহণ করেছেন, তাবিনদেরকে দেখেছেন, অতএব তার শরীয়তটাই ঠিক, তার মজাবটাই ঠিক, বাকিরা দেখেনি। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতগুলো হাদিস পেয়েছেন তার থেকে বেশি হাদিস পরবর্তীতে পেয়েছেন, হাদিসের চর্চা বেশি হয়েছে পরে, এই জন্য তিনি বলে গেছেন সাহাল হাদিস, সহি হাদিস হলে সেটাই আমার মজাব। কিন্তু তার কথা না মেনে আবার আগামীতে তার ফিকহের অনুসরণ করছে, যদিও তা হাদিস বিরোধী। সুতরাং প্রকৃত হানাফি হল সেই যে ইমামে আজম আবু হানিফার সমস্ত কথাকে মানে, আর সমস্ত কথাকে যে মানবে সে সহি হাদিসকে মানতে বাধ্য হবে, আর যে সহি হাদিসকে মানবে না সে প্রকৃত হানাফি নয়, যদিও সে হানাফি বলে দাবি করে। যদি সহি হাদিসকে না মানে তাহলে সে প্রকৃত হাম্বলি নয়, যদিও সে হাম্বলি বলে নিজেকে দাবি করে। সে মালিকি নয়, সে সাফি নয়, যদিও সে নিজেকে মালিকি সাফি বলে দাবি করে, যদি সে সহি হাদিসকে প্রত্যাখ্যান করে। প্রকৃত হানাফি সাফি মালিকি হাম্বলি হতে হলে কি করতে হবে? সহি হাদিসকে মানতে হবে। এই হল নীতি আহলে সুন্নাহ। সুতরাং আমরা শেষ নবীর শরীয়ত মানি, বাকি অন্যান্য নবীদের শরীয়ত মানি না, কারণ সেগুলো মানসুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেগুলোকে মানসুক করেছেন। এইভাবে আমরা সমস্ত রাসূলকে বিশ্বাস করি, কিন্তু দুঃখের বিষয় যে অন্যান্য ধর্মের লোকেরা আমাদের রাসূলকে বিশ্বাস করে না। আমরা করি, আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, তাই না? আমরা বলি রাজি আল্লাহ কি বলে আলাইহিস সালাম, তার কথা কোরআনে কত শ্রদ্ধার সাথে নেওয়া হয়েছে, তারপরে তার মা মারিয়ামের কথা কত জায়গাতে কোরআনে নেওয়া হয়েছে, মারিয়ামের কথা কোরআনে কতবার উল্লেখ এসেছে আল্লাহু আকবার, আমরা তাদের কত শ্রদ্ধা করি, কিন্তু তারা আমাদের নবীকে বিশ্বাস করে না। মুসা নবীকে আমরা বিশ্বাস করি, কিন্তু যে মুসা নবী বলেন মানে তারা ইহুদিরা, আসলে তারা মানে না, আসলে আহলে কিতাবরা তাদের কিতাব মানে না। যদি মানত তাহলে, যদি প্রকৃতপক্ষে তারা আহলে কিতাব হতো তাহলে তাদেরকে মুসলমান হতে বাধ্য হতে হতো। প্রকৃত হানাফি হলে যেমন সহি হাদিসের অনুসারী হতে হতো, তেমনি প্রকৃত আহলে কিতাব যদি কেউ হতো তাহলে তাকে মুসলমান হতে বাধ্য হতে হতো, কেননা তাদেরই কিতাবে লেখা আছে যে শেষ নবী আসবে তোমরা তার অনুসরণ করো। ওমুবাশশিরান বিরাসূলিন ইয়াতী মিন বাদি ইসমিহি আহমদ, এ কথা তাদের বইয়ে লেখা, তাদের কিতাবে, তাদের গ্রন্থে লেখা আছে, বেদ ও প্রসেদও লেখা আছে, প্রত্যেক ধর্মগ্রন্থে আল্লাহর নবীর সুসংবাদ দেওয়া আছে। অতএব যদি সে প্রকৃত ধার্মিক হতো তাহলে তাকে মুসলমান হতে বাধ্য হতে হতো, কিন্তু যদি ঔদ্ধত্যকে উদ্ধত হয়, ঔদ্ধত্যতার মধ্যে থাকে, হটকারিতা থাকে, অবিমিশ্রকারিতা হয়, তাহলে পরে সে মানবে না, সে নিজের গোঁয়ার্তুবিতেই থেকে যাবে, নিজে মানে গোড়ামিতেই থেকে যাবে, আর সে সত্যকে গ্রহণ করবে না। মিথ্যাটাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলে সত্য আর কোন থেকে ঢুকবে? হ্যাঁ, মিথ্যাটাকে ঘরের দ্বার বন্ধ করে দিয়ে মিথ্যাটাকে রুখি সত্য বলে, তবে আমি কোথা দিয়ে ঢুকি? সত্য কোন দিক থেকে ঢুকবে? আমরা প্রত্যেক রাসুলকে বিশ্বাস করি, প্রত্যেক নবীকে বিশ্বাস করি, কিন্তু শরীয়ত কার? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঈমান আনার ব্যাপারে তাদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না, ঈমান আনার ব্যাপারে আমরা প্রত্যেক নবীকে একদম বরাবর, নবী নবীদের পার্থক্য ভেদ করি না, যে এর প্রতি ঈমান আনবো এর প্রতি আনবো না, তা না, সমান। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনু মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, কোন রাসূলের ব্যাপারে আমরা কোন পার্থক্য নির্বাচন করি না, যে এই ঈমান আনা হবে, প্রতি ঈমান আনা হবে না, সমস্ত রাসূলের প্রতি আমরা বিশ্বাস করি। এই হল পার্থক্য। সুতরাং ওরা মানে না কিন্তু আমরা মানি, এই হল আমাদের নীতি, আমাদের ধর্ম এটাই। ঈমান আনার ব্যাপারে তাদের মধ্যে কোন পার্থক্য সূচিত করি না, তাদের সকলের কথা ছিল একই, তাদের সকলের শরীয়ত কি বলে, সকলের দিন একই, লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের দিন? তৌহিদের দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তা হল কেবল সেই আল্লাহর ইবাদত করা যার কোন শরীক নেই। এবারে শরীয়তে গিয়ে পার্থক্য হয়েছে, যেমন কোন নবীর যুগে মদ খাওয়া হালাল ছিল, তাই না? আদম নবীর যুগে ভাই বোনি বিবাহ জায়েজ ছিল, ইত্যাদি ইত্যাদি, এক এক নবীর যুগে, যেমন ইউসুফ আলাইহিস সালামের যুগে তাজিমি সিজদা জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে হারাম হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে। এই শরীয়তে আমরা পার্থক্য, সকলের দিন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, শরিকবিহীন আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে। আর সর্বপ্রকার ভাগ্যের প্রতি, হ্যাঁ এখান থেকে নতুন কথা শুরু হলো তকদিরের কথা, আর এই কথা আমরা ইনশাআল্লাহ এখান থেকে আবার পরবর্তীকালে তৃতীয় পর্বে বলব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা প্রকৃত আহলে সুন্না হতে পারি। শুধু দাবি করলেই হবে না, দাবি করছে আমরাই আহলে সুন্না অর্থ মাজার পূজা করছে, দাবি করছে আমরাই আহলে সুন্না অথচ কবর পূজা করছে। ওরা ভাবছে যে এটাই আমাদের আকীদা, আমরা আউলিয়াদের সম্মান করি। ওয়াহাবিরা আউলিয়াদের সম্মান করে না, সম্মান করার মানে এই নয় যে তার কবরে চাদর চড়াতে হবে, হ্যাঁ বাতি দিতে হবে, তাই না? তাহলে তো সাহাবিরা করতেন, সাহাবিরা আল্লাহ নবীর কবরে চাদর চড়াতেন, বাতি দিতেন, তাই না? করেছেন? তাহলে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করে গেছেন। তাহলে কার প্রকৃত ভালোবাসা কাদের আছে? তোমাদের আছে? যারা আল্লাহ নবীর কথা মানে না তারা বেশি আল্লাহ নবীকে ভালোবাসে, না যারা আল্লাহ নবীর কথা মানে তারা আল্লাহ নবীকে বেশি ভালোবাসে? এখন একজন স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে এবং তার স্বামীর জন্য গান গেয়ে গিয়ে বেড়ায়, স্বামী আমার জান গো, স্বামী আমার প্রাণ। মেয়েদের কাছে কত প্রশংসা করে, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামীর দাঁত এইরকম, আমার স্বামীর নাক এইরকম, আমার স্বামীর চোখ এইরকম, আমার স্বামীর কথা এইরকম, আমার স্বামীর অমক এইরকম, অমক সমক সমক সবকিছুই। বাড়িতে যখন আসে স্বামী যখন বলো গো ভাত রান্না হলো, বল না হয়নি, আমি পারবো না তুমি করো। বিছানাটা ঝাড়লে, বল না আমি পারবো না তুমি করো। এই স্ত্রীকে সেই স্বামী পছন্দ করবে না সে স্বামী ঘরের লোকে পছন্দ করবে? এমন স্ত্রী আসল ভালোবাসার পরিচয় হল যে তুমি কাজে দেখাও, মুখে বললে হবে না আই লাভ ইউ, কাজে দেখাতে হবে, তাই না? তো কাজ যদি না দেখায় আর মুখে যদি শুধু ভালোবাসার পরিচয় দিই বলে বেড়ায়, আমরাই আউলিয়াদেরকে বেশি ভালোবাসি, নবীদের নবীকে বেশি ভালোবাসি, কিন্তু তাদের কথা কেন মানো না? কোন আল্লাহর ওলি কি বলে গেছেন আমার মরার পরে আমার কবরে চাদর চড়াইও? যদি সে প্রকৃত আল্লাহর ওলি বা তিনি প্রকৃত আল্লাহর ওলি হন, তিনি কোনদিন বলে যাননি যে আমার কবরে চাদর চড়াইও, কি আমার কবরে ফুল দিও, কি বাতি দিও, কি আমার কবরে উপরে ঘর তৈরি করো, মসজিদ বানাইও, কিংবা পাখা লাগিয়ে দিও, লাইট লাগিয়ে দিও, কোন ওলি বলে গেছেন? তাহলে কি যারা ওলিদের কথা মানে না, নবীদের কথা মানে না, তারা আসলে তাদের প্রতি ভুয়ো মহাব্বত প্রকাশ করে। প্রকৃতপক্ষে ওয়াহাবিরাই, যাদেরকে ওরা ওয়াহাবি বলে ঘৃণা করে, তারাই নবী এবং আউলিয়াদের প্রতি বেশি আদব রাখে, তাদের কথা মেনে তারা এইগুলো করে না বলে ওরা এদের দুশমন। আল্লাহুল মুস্তান, আল্লাহুল মুস্তান। সুতরাং শুধু দাবিতে কিছু হবে না, কাজ দেখাতে হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন প্রকৃত আহলে সুন্নাহ হতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।